বুদ্ধি ঐতি মরফান নীতি গর বালাখাম, বুদ্ধি ঐতি মরফান নীতি গর বালাখাম, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, এসাই দিন দুনিয়ায় জুরাই লইও বালানাম, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, বুদ্ধি ঐতি মরফান নীতি গর বালাখাম, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, এসাই দিন দুনিয়ায় জুরাই লইও বালানাম, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, ফন্না বেশি ফরিবা লেখা পড়া শিখিবা, ফন্না বেশি ফরিবা, ফন্না বেশি ফরিবা লেখা পড়া শিখিবা, ফন্না সারা তাকিবা দিন দুনিয়ায় হারাইবা, আরে ফন্না সারা তাকিবা দিন দুনিয়ায় হারাইবা, এসাই দিন দুনিয়ায় ও জুরাই লইও বালানাম, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, বুদ্ধি ঐতি মরফান নীতি গর বালাখাম, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, জাতুন ফনা দিয়া নাই তাতুন কোনো গিয়া নাই, জাতুন ফনা দিয়া নাই জাতুন ফনা দিয়া নাই তাতুন কোনো গিয়া নাই, এন্দে সলের ফিরেতে কিন্তু আসল ফরান নাই, এন্দে সলের ফিরেতে কিন্তু আসল ফরান নাই, এসাই দিন দুনিয়ায় জুরাই লইও বালানাম, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, বুদ্ধি ঐতি মরফান নীতি গর বালাখাম, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, তোরা জেড়ে যাইবা জ আল্লাহ রসুল তুয়াইও, তোরা জেড়ে যাইবা জ তোরা জেড়ে যাইবা জ আল্লাহ রসুল তুয়াইও, শুদ্ধি ঐব ফতিহাম আল্লাহ যদি রাজিও, আরে শুদ্ধি ঐব ফতিহাম আল্লাহ যদি রাজিও, এসাই দিন দুনিয়ায় ও জুরাই লইও বালানা, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, বুদ্ধি ঐতি মরফান নীতি গর বালাখাম, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, বাফি সিন্তি হাম গজ হাম গরিন বাফিও, বাফি সিন্তি হাম গজ বাফি সিন্তি হাম গজ হাম গরিন বাফিও, যেন মনে হেন গরি অসর মানতি ন ফজ, আরে যেন মনে হেন গরি অসর মানতি ন ফজ, এসাই দিন দুনিয়ায় জুরাই লইও বালানা, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, বুদ্ধি ঐতি মরফান নীতি গর বালাখাম, যেখন খাই দেখি বালাখামর বালাদাম, বালাখামর বালাদাম, জুলুম করে নগজ জালেম বনি নতাই কো, জুলুম করে নগজ জুলুম করে নগজ জালেম বনি নতাই কো, আখের মরণ ফরিব কিয়ে বাসি নতাইব, آخر مرن فریب کی باسی نتائب ایسا دن دنیا زورائی لیو بالا نام زیخون خید کی با بالا خامر بالا دام بالا خامر بالا دام بودتی اوتی مرو فان نتی گرو بالا خام زیخون خید کی با بالا خامر بالا دام بالا خامر بالا دام ایک بھائی آر کے بائیور ٹان راکھن مسلمان اور شان ایک بھائی آر کے بائیور ٹان ایک بھائی آر کے بائیور ٹان راکھن مسلمان اور شان ملی زلی تاکو نان اللہ نبی رو فرمان ارے ملی زلی تاکو نان اللہ نبی رو فرمان ایسا دن دنیا حضور ایلویو بالا نام زیخون خید کی با بالا خامر بالا دام بالا خامر بالا دام بودتی اوتی مرو فان نتی گرو بالا خام زیخون خید کی با بالا خامر بالا دام بالا خامر بالا دام مربر خدا دورو خدا دوری ہم گرو مربر خدا دورو مربر خدا دورو خدا دوری ہم گرو شیش زی فٹن خیبا آزادی خدا ندورو ارے شیش زی فٹن خیبا آزادی خدا ندورو ایسا دن دنیا حضور ایلویو بالا نام زیخون خید کی با بالا خامر بالا دام بالا خامر بالا دام بودتی اوتی مرو فان نتی گرو بالا خام زیخون خید کی با بالا خامر بالا دام بالا خامر بالا دام زی مربیر خدا دورے اللہ تارے آدور گورے زی مربیر خدا دورے زی مربیر خدا دورے اللہ تارے آدور گورے اللہ دلیا آدور بونے تورا فائبا آر خوڑے اللہ دلیا آدور بونے تورا فائبا آر خوڑے ایسا دن دنیا حضور ایلویو بالا نام زیخون خید کی با بالا خامر بالا دام بالا خامر بالا دام بودتی اوتی مرو فان نتی گرو بالا خام زیخون خید کی با بالا خامر بالا دام بالا خامر بالا دام ایسا دن دنیا حضور ایلویو بالا نام نام زیخون خید کی با بالا خامر بالا دام بالا خامر بالا دام بودتی اوتی مرو فان نتی گرو بالا خام زیخون خید کی با بالا خامر بالا دام بالا خامر بالا دام